وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين. এইভাবে ইউসুফকে আমি সেই দেশে প্রতিষ্ঠিত করিলাম, সে সেই দেশে যথা ইচ্ছা অবস্থান করিতে পারিত। আমি যাহাকে ইচ্ছা তাহার প্রতি দয়া করি, আমি সৎকর্ম পরায়ণদের শ্রমফল নষ্ট করি না। ولأجر الآخرة خير للذين آمنوا وكانوا يتقون جارا مومين এবং মুত্তাকি তাদের আখিরাতের পুরস্কারই উত্তম। وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون ইউসুফের ভ্রাতাগণ আসিল এবং তাহার নিকট উপস্থিত হইল, সে উহাদেরকে চিনিল কিন্তু উহারা তাহাকে চিনিতে পারিল না। ওয়ালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম ক্বাল আতুনি বিআখিন লাকুম মিন আবীকুম আলা তারাউনা আন্নী উফিল কাইলা ওয়া আনা খায়রুল মুনজিলিন এবং সে যখন উহাদের সামগ্রীর ব্যবস্থা করিয়া দিল তখন সে বলিল, তোমরা আমার নিকট তোমাদের বৈমাত্রীয় ভ্রাতাকে লইয়া আসো, তোমরা কি দেখিতেছ না যে আমি মাপে পূর্ণ মাত্রায় দেই এবং আমি উত্তম অতিথি পরায়ণ। কিন্তু তোমরা যদি তাহাকে আমার নিকট লইয়া না আসো তবে আমার নিকট তোমাদের জন্য কোনো বরাদ্দ থাকিবে না এবং তোমরা আমার নিকটবর্তী হইবে না। ক্বালু সানুরাউইদু আনহু আবাহু ওয়া ইন্না লাফাইলুন উহারা বলিল, উহার বিষয়ে আমরা উহার পিতাকে সম্মত করিবার চেষ্টা করিব এবং আমরা নিশ্চয়ই ইহা করিব। وقال لفتيانه جعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون يوسف তার ভৃত্যগণকে বলিল, উহারা যে পণ্য মূল্য দিয়াছে তাহা উহাদের মালপত্রের মধ্যে রাখিয়া দাও, যাহাতে স্বজনদের নিকট প্রত্যাবর্তনের পর উহারা তাহা চিনিতে পারে, তাহা হইলে উহারা পুনরায় আসিতে পারে। অতঃপর উহারা যখন উহাদের পিতার নিকট ফিরিয়া আসিল তখন উহারা বলিল, হে আমাদের পিতা, আমাদের জন্য বরাদ্দ নিষিদ্ধ করা হইয়াছে, সুতরাং আমাদের ভ্রাতাকে আমাদের সঙ্গে পাঠাইয়া দিন যাহাতে আমরা রসদ পাইতে পারি, আমরা অবশ্যই তাহার রক্ষণাবেক্ষণ করিব। قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل فالله خير حافظا وهو أرحم الراحمين সে বলিল, আমি কি তোমাদেরকে উহার সম্বন্ধে সেইরূপ বিশ্বাস করিব যেরূপ বিশ্বাস পূর্বে তোমাদেরকে করিয়াছিলাম উহার ভ্রাতা সম্বন্ধে? আল্লাহ রক্ষণাবেক্ষণে শ্রেষ্ঠ এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। وَلَمَّا فَتَحُوا مَتَاعَهُمْ وَجَدُوا بِضَاعَتَهُمْ رُدَّتْ إِلَيْهِمْ قَالُوا يَا أَبَانَا مَا نَبْغِي هَذِهِ بِضَاعَتُنَا رُدَّتْ إِلَيْنَا ونمير أهلنا ونحفظ أخانا ونزداد كيل بعير ذلك كيل يسير

حمل بعير ولمن جاء به حمل بعير وأنا به زعيم تهارا بوليلو امرا راجار پان پتر هاريا چھی جو ہوا آنیا دیبے شے آک اسٹو بجھائے مال پائی بے ایبن آمی ہوار جامین قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض وما كنا سارقين وهرا بوليلو الله شاپوت تمرا تو جانو امرا اي دش دشكتی کرتی آشين آئی ايبون امرا چورو نوئی قالوا فما جزاؤه إن كنتم كاذبين تهارا بوليلو جدي تمرا مِثْيَابَدِي هاو تب تهار شاستي كي قالوا جزاؤه من وجد في رحله فهو جزاؤه كذلك نجزي الظالمين وهرا بوليلو ইহার শাস্তি যাহার মালপত্রের মধ্যে পাত্রটি পাওয়া যাইবে সেই তাহার বিনিময় এইভাবে আমরা সীমা লঙ্ঘনকারীদেরকে শাস্তি দিয়া থাকি فَبَدَأَ بِأَوْعِيَتِهِمْ قَبْلَ وِعَاءِ أَخِيهِ ثُمَّ اسْتَخْرَجَهَا مِنْ وِعَاءِ أَخِيهِ كَذَلِكَ كِدْنَا لِيُوسُفَ ما كان ليأخذ أخاه في دين الملك إلا أن يشاء الله نرفع درجات من نشاء وفوق كل ذي علم عليم أتبر সে তাহার সহদরের মালপত্র তল্লাশির পূর্বে উহাদের মালপত্র তল্লাশি করিতে লাগিল পরে তাহার সহদরের মালপত্রের মধ্যে হইতে পাত্রটি বাহির করিল এইভাবে আমি ইউসুফের জন্য কৌশল করিয়াছিলাম রাজার আইনে তাহার সহদরকে সে আটক করিতে পারিত না আল্লাহ ইচ্ছা না করিলে আমি যাহাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির উপর আছেন সর্বজ্ঞানী قالوا إن يسرق فقد سرق أخ له من قبل فأسرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون وهرب بوليلو সে যদি চুরি করিয়া থাকে তবে তাহার সহদর তো পূর্বে চুরি করিয়াছিল কিন্তু ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে গোপন রাখিল এবং উহাদের নিকট প্রকাশ করিল না সে মনে মনে বলিল তোমাদের অবস্থা তো হীনতর এবং তোমরা যাহা বলিতেছ সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين وهرا بوليلو هي عزيز ইহার পিতা তো অতিশয় বৃদ্ধ সুতরাং ইহার স্থলে আপনি আমাদের একজনকে রাখুন আমরা তো আপনাকে দেখিতেছি মহানুভব ব্যক্তিদের একজন قال معاذ الله أن نأخذ إلا من وجدنا متاعنا عنده إنا إذا لظالمون সে বলিল যাহার নিকট আমরা আমাদের মাল পাইয়াছি তাহাকে ছাড়া অন্যকে রাখার অপরাধ হইতে আমরা আল্লাহর শরণ লইতেছি এইরূপ করিলে আমরা অবশ্যই সীমা লঙ্ঘনকারী হইব فَلَمَّا اسْتَيْأَسُوا مِنْهُ خَلَصُوا نَجِيًّا